الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد রমজান মাসের সিয়াম আমরা সবাই জানি, প্রত্যেকটা মুসলমান জানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটা ভিত্তি। ইসলামের যে পাঁচ ভিত্তির প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এই পাঁচ ভিত্তির মধ্যে কোনো একটাকে অস্বীকার করা কুফরি, কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, পালন করে না সেটা হচ্ছে কবিরা গুনাহ, তবে তাকে কাফির বলা যাবে না। এজন্য কাফির কাউকে নিশ্চিতভাবে বলা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানকে কাফির বলা যায় না। এই জিনিসটা আপনারা বুঝবেন। রমজান মাসের সিয়াম যারাই মুসলমান আলহামদুলিল্লাহ সিয়াম পালন করার চেষ্টা করে, আর কিছু মানুষ আছে নড়েবড়ে ইমান, দুর্বল ইমান, তাই হালকা বাহানা করে রমজান মাসে সিয়াম রাখে না। আল্লাহ এদের হেদায়ত দান করুন আর আমাদেরকেও হেদায়ত দান করুন। আমাদের মধ্যে থেকে আমরা যারা এখানে উপস্থিত কেউ যেন রোজা ভঙ্গ না করি রমজান মাসে। শুনেন একটি হাদিস, কাব বিন উজরাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বারে আসো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মিম্বারের কাছে উপস্থিত হলেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার ছিল তিন সিঁড়ি বিশিষ্ট। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। আর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, এত সুন্দর তো ছিল না, বস তিন তাক বিশিষ্ট মিম্বার। তৃতীয় তারা থাকে দাঁড়িয়ে খুতবা দিতেন যেন মানুষ দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শেষ করার পরে যখন নামলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামিআনা মিনকাল ইয়াউমা শাইআন মা কুন্না নাসমাউ, আজকে আমরা আপনার থেকে এমন কিছু শুনলাম যা এর পূর্বে শুনিনি। তার মানে কি? তিনবার আমিন বলা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রিল আলাইহিস্সালাম আমার কাছে এসে বললেন, জিব্রাইল আলাইহিস্সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, সহ আমরা দেখতাম না, বা সাহাবায়ে কেরাম দেখতেন না। মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, জিব্রিল আলাইহিস্সালাম সালাম করেছেন মা আয়েশাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা জিব্রিল ইউসাল্লিমু আলাইকি, এ হলো জিব্রিল, তোমাকে সালাম করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সালামের উত্তর দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখেন তা আমরা দেখি না। এটা কার পক্ষ থেকে এইটু? এটা আল্লাহর পক্ষ থেকে, এটা গায়বী ব্যাপার। তাহলে ফেরেশতা জিব্রিল আলাইহিস্সালাম আছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আমাদের দৃষ্টি থেকে আমাদের দৃষ্টির অগোচরে রাখা হয়েছে ওদেরকে, আমরাও দেখছি, আমরাও জানি আমাদের সাথে রয়েছেন ফেরেশতা, আছেন কিনা? এই মজলিসে উপস্থিত সময়ে ফেরেশতাগণ ঘিরে বসেছেন, সুবহানাল্লাহ, আমাদের ইয়াকিন থাকা দরকার। আল্লাহর জিকিরের মজলিসে ফেরেশতাগণ ঘিরে বসেন, আপনারা শুনেছেন হাদিস বুখারী মুসলিমের, আমরা কিন্তু তাদেরকে দেখছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম পেয়েছেন, জিবরিলকে দেখছেন না, দেখছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, কেন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম বললেন بعد من ادرك رمضان فلم يغفر له এক ফরমেসছে কুল আমিন, তখন আমি বললাম আমিন, ফকলতু আমিন। যে ব্যক্তি রমজান পেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা লাভ করতে পারল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, আপনি বলুন আমিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমিন। রমজান তো গেছে, এই যে রমজান যদি কালকে থেকে শুরু হয়, আমরা এখনো নিশ্চিত না এই রমজান পাবো কিনা, ঠিক না? কিন্তু আশা পাবো। আচ্ছা যদি পাই, আল্লাহ যদি আমাদের তৌফিক দিয়ে পাই, সম্পূর্ণ রমজান আমরা পাবো কিনা নিশ্চিত না, আশা পাবো ওইটা আরেক কথা, কিন্তু নিশ্চিত না। আচ্ছা এক রমজান পেলাম, যদি পেয়ে যায় আগামী রমজান, পরের রমজান পাবো নিশ্চিত? তাই আপনি বলবেন না শেষ দশ দিনে আমি ভালো করে ইবাদত করবো, সব গুনাহ কথা মাফ করিয়ে দিব, এরকম বলবেন না। একদম প্রথম রাত্রে থেকে, বরং এখন থেকে আমরা তওবা করি, আর যেন আমরা রমজান মাসের যে ফজিলত, যে মর্যাদা, সে মর্যাদা পেতে পাই, তার জন্য সচেষ্ট হই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি রমজান পেল আর তার জন্য তাকে ক্ষমা হোক করা হলো না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমিন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। জিবরিল হলেন সাইয়্যিদুল মালায়েকা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুস সাদাতি, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের নেতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নেতা, রসূলদের নেতা, মানুষ রসূলদের নেতা, তথা সমস্ত মানবের নেতা, জিনের নেতা। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন আদম সন্তান, সমস্ত আদম সন্তানের নেতা হব সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। তার প্রথম মর্যাদা এরকম। এবারে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমিন, তাহলে আমাদের জন্য সামনে যে রমজান, এই রমজানের কদর করা উচিত। যদি রমজান আসলো আর আমি যদি প্রথম নম্বর সিয়ামটাই রাখি না, রমজান আসলো সিয়াম রাখলাম কিন্তু চুরি করি, নাউযু বিল্লাহ, রমজান মাস আসলো সিয়াম রাখলাম কিন্তু আমানতের খেয়ানত করি, রমজান মাস আসলো সিয়াম রাখলাম কিয়ামও করলাম কিন্তু চুগলি করি, রমজান মাস আসলো সিয়াম কিয়াম সবই আছে কিন্তু মিথ্যা বলি, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউল যুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়াম রাখল কিন্তু মিথ্যা কথা বলা ছাড়ল না, শরীয়ত বিরোধী কাজকর্ম ছাড়ল না, জেহালত ছাড়ল না, এই অবস্থায় সে যে খাবার দাবার পরিত্যাগ করেছে এটা আল্লাহর কোন প্রয়োজন নাই, তার মানে এই অবস্থা তার এই সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না, ফলাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু। তাই শুধু সিয়াম রাখলে হবে না, কিয়াম করলে হবে না, যাবতীয় হারাম কার্যাদি থেকে আমাদের থেকে বাঁচতে হবে, ঠিক না? ওটি বলেন আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। অযথা সময় নষ্ট করবেন না, সামনে রমজান, রমজান যদি আজকে রাত্রি থেকে শুরু হয়ে যায় রমজান, সিয়াম শুরু, কিয়াম শুরু, রমজান মাসের প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা ভালো কাজে ব্যয় করার চেষ্টা ব্যয় করি এবং এর চেষ্টা করি। অযথা ফিল্ম দেখে, নাউযু বিল্লাহ মিন যালিক, গান বাদ্যযন্ত্র বাজিয়ে, অথবা বিশ্বনাশ বা বিশ্বকাপ তথা বিশ্বনাশ দেখে সময় যেন নষ্ট না করি। একটু কিছুদিন দেখলে তুমি এইরকম, পরে কিছুই নাই। বলেন সত্য বললাম না মিথ্যা? হ্যাঁ, যুগ তাকিয়ে থাকে রে, রমজান মাসের ফজিলত থেকে বঞ্চিত হলে এই কাপটা বা এই নাচটা এসে মুসলমানদের ইমান ধ্বংস করে দিচ্ছে। যদি সরাসরি বলা যায় না, কিন্তু ধ্বংসের পথে কত কুকাজ হচ্ছে এই বিশ্বনাশকে সামনে রেখে। এই জন্য কোন এক আলিম দেখে বলেছে, তিনি বলেছেন বিশ্বকাপ না, এটা হচ্ছে বিশ্বনাশ। আমি এই জন্যই বিশ্বনাশ বলছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, তাই এর থেকে আমরা দূরে থাকি। যা করেছ পিছনে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বিশ্বনাশ দেখে শুধু এটাই পর্দা দেখে ঘন্টার পর নষ্ট, ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আরো কত কুকাজ আমি সবকিছু জানি না, কিন্তু আমি মাঝে মধ্যে দেখি, আর আপনারা তো আমার থেকে বেশি জানেন, ঠিক না? এই বিশ্বকাপকে উপলক্ষ করে কিনা হচ্ছে। এই জন্য ইনি বলেছেন বিশ্বকাপ নয় তথা বিশ্বনাশ। সবাই বলি নাউযুবিল্লাহ, তাই দূরে থাকো। কাফিরদের সাথে আমাদের সম্পর্ক হবে না, কিন্তু এই বিশ্বনাশকে সামনে রেখে ওরা ওই কাফিরদেরকে ভালোবাসে, মুসলমান কাফিরকে ভালোবাসে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে ভালো পায় তার সাথেই তার হাসর হবে কিয়ামতের দিন। আর আমার যদি আমি যদি ভালো পাই আল্লাহকে, আমি যদি ভালো পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যদি ভালো পাই আবু বকর সিদ্দিককে, আমি যদি ভালো পাই উমর ইবনে খাত্তাবকে, আমি যদি ভালো পাই উসমান বিন আফফানকে, আমি যদি ভালো পাই আলী বিন আবি তালিবকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আসহাবে বদরিয়্যিনকে, আসহাবে আশরা মুবাশশারাহকে, আমি যদি সাহাবায়ে কেরামকে ভালো পাই, তাবেয়িনে আযমকে ভালো পাই, আইমা কেরামকে, মুহাদ্দিসিনকে ভালো পাই, তাহলে আমার হাসর হবে কাল কিয়ামতের দিন এদের সাথে। বলুন ইনশাআল্লাহ। আর আমার যদি সম্পর্ক থাকে হ্যাঁ দা অমুক কাফির আর তমুক কাফির সাথে, ওকে ভালো পাই, তাহলে নবীর ফরমান মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালো পায় তার সাথেই তার হাসর হবে। ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما যে আল্লাহ আল্লাহর অনুগত করে, রাসূলের অনুগত করে, সে কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেক লোকদের সাথে থাকবে। وحسن اولئك رفيقا, এরা কতই না উত্তম সাথী আর উত্তম বন্ধু। সুবহানাল্লাহ, এদের থেকে উত্তম সাথী আর কেউ হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম সাথী আর কেউ আছে? তুমি বলো, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد صلى الله عليه وسلم পরস্পরে তারা দয়া পরবশ, রহম দিল, একজন আরেকজনকে আদর করেন, দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন। তারাহুম রুকআন সুজ্জাদান, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করছেন, তারা সেজদায় করছেন, তারা সালাত আদায় করছেন। কেন করে? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানান, তারা চায় আল্লাহর ফজল আর সন্তুষ্টি, আল্লাহর দয়া অনুগ্রহ আর সন্তুষ্টি চেয়ে তারা সালাত আদায় করে। তাহলে আমরা যে সিয়াম আদায় করব উদ্দেশ্য কি হবে? আল্লাহর সন্তুষ্টি লাভ। কিয়াম আদায় করব রমজান মাসে তারাবি পড়বেন, কেন করবেন? আল্লাহর সন্তুষ্টি। এটা হলো সাহাবে ইকরামদের আমল। সাহাবে ইকরামদের রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের অভ্যাস, যেভাবে আমরা ভাত না খেয়ে চলতে পারি না, কেউ চলতে পারবে? বাঙালির লাজিম ভাত, তাই না? মাছে ভাতে বাঙালি বলে, আর রুটি হয় তবু হয় না, মনে হয় নি বাই চান্স একজন দুইজন পাওয়া যায় হয়তো অভ্যাস পাল্টিয়েছে, না বেশিরভাগ তো না, লাজিম ভাত, ঠিক না বলেন? আচ্ছা, শুধু ক্যাপসা খেলে হবে আপনাদের না, সাদা ভাত খেতে হবে, মাছ খেতে হবে? এটা আল্লাহর পক্ষ থেকে, সুবহান আল্লাহ বিহামদি। আচ্ছা জেন, ভাত যেরকম খেতেই হয় আমাদেরকে, খাবার যেরকম খেতেই হয় আমাদেরকে, ওই রকম আমাদেরকে ইবাদত করতে হবে, বরং এর থেকে আরো গুরুত্ব দিয়ে ইবাদত সম্পাদন করতে হবে। কেন? যেহেতু রব আমাদেরকে সৃষ্টি করেছেন ভাত খাওয়ার জন্য না। কোথায় আছে ভাত খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? কেউ বলতে পারবে? রব সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইয়ুতইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি ইনসান আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টির আসল উদ্দেশ্য ইবাদত, না ভাত খাওয়া, না রুটি খাওয়া, না আল্লাহ নাফরমানি করা, না নাউযু বিল্লাহ মিন যালিক, না বিশ্বনাশ দেখা, কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইয়ুতইমুন। আল্লাহ বলেন, আমি তাদের থেকে চাই না যে তারা আমাকে কিছু দেবে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়ামা উরিদু আন ইয়ুতইমুন, আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। আমরা কি আল্লাহকে খাওয়াই? আমাদের মাবুদ যিনি, তিনি খান না, সুবহানাল্লাহ। আমাদের মাবুদ তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ। আর ওই মুশরিকদের মাবুদ অন্যের প্রতি মুখাপেক্ষী, অন্যের মুখাপেক্ষী, ঠিক না? ওটি ওকে তারা দুধ খাওয়ায়, পানি খাওয়ায়, এ টাকা খাওয়ায়, পয়সা খাওয়ায়। যারা শাহজালালকে মাবুদ মনে করে ওরা শাহজালালকে খাওয়ায়, কিন্তু আমরা শাহজালালকে মাবুদ মনে করি না, কোন সৃষ্টিকে আমরা মাবুদ মনে করি না। আমাদের মাবুদ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমাদের মাবুদকে খাওয়াতে হয় না। আর ওরা যায় বার্ষিক উরুসে, ওরা ওখানে গিয়ে শাহজালালকে খাবার দেয়। বলো না, আউযুবিল্লাহ। নজর নেয়াজ পেশ করা আল্লাহ ছাড়া অন্যের জন্য শিরিক। এই যে কথিত গত 14 তারিখ দিবাগত রাত, গত মাসের বা এই মাসের, শাবান মাস তো, এই মাসের 14 তারিখ দিবাগত রাত বাংলার মাটিতে কি না হয়ে গেল! কত মানুষ গরিবকে খাওয়াচ্ছে না, কিন্তু ওই জায়গায় কথিত মাজারে গিয়ে টাকা পেশ করছে, ঠিক না? কথিত মাজারে গিয়ে ভেড়া বকরি আর এরকম মুরগি ওগুলো পেশ করছে, বলছে বাবা তুমি দাও। বলো না, আউযুবিল্লাহ, এটা শিরিক না? কিন্তু আমাদের মাবুদ কিছু খায় না, আল্লাহ নিজে ঘোষণা করেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইয়ুতইমুন। আমি তাদের থেকে চাই না যে তারা আমাকে রিজিক দিবে, আমি চাই না তারা আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি বলেছে? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারকে, পরিজনকে আপনি নির্দেশ দিন তারা যেন সালাত আদায় করে, আর আপনি নিজে এর উপর প্রতিষ্ঠিত থাকবেন। ওয়াসতাবির আলাইহা, আপনি আরেকজনকে বললেন সালাত পড়ুন সালাত পড়ুন, আর নিজে পড়লেন না, হবে নাকি? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা। আমি তোমার থেকে রিজেক্ট চাই না, আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার থেকে রিজেক চাই না, রিজেক আমি তোমাকে দেই। নাহনু নারযুকুকা, তাহলে রিজেকের মালিক কে? আল্লাহ। সালাত আদায় করলে যদি নিয়মতান্ত্রিক আদায় করি, আল্লাহ বলছে আমি তোমাকে রিজেক দেব। সুবহানাল্লাহ। আর আমাদের বিশ্বাস না না, কিছু যদি হেরফের না করি, রমজান মাস সামনে আসছে, কিছু যদি জকাতের উপযোগী না, তবু যদি জকাত না খাই তাহলে কিন্তু হবে না। আছে কিনা এরকম মানুষ? হ্যাঁ, বললে না কিছু আছে কিনা? আপনার জন্য জাকাত খাওয়া জায়েজ না, কিন্তু আপনি আরেকজনের কাছে হাত পাতালেন, জায়েজ? হারাম, সাফ হারাম, আল্লাহ সাফ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমাকে দিচ্ছে আর তুমি বলো না পেট পূরণ, গরিব। হ্যাঁ বাবা গরিব, ফকির মিসকিন, বাবা ফকির, কি করে বাবা ফকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেন তুমি তোমার বাবুকে ছেড়ে আরেকজনকে কেন বাবা রাখবে? অনেক সময় আছে মানুষ সম্মান প্রদর্শন মূলক ডাকে, এটা মানা যায়, কিন্তু এখানে হ্যাঁ আছো বাবা ফকির মিসকিন, আস্তাগফিরুল্লাহ আলাযীম। আমরা এখানেও দেখতে পাই, হারাম গেলে হারাম আইন শরীফ আইন, আপনি দেখবেন ভালো ভালো লোক, বাবা ফকির মিসকিন, ওই শাহাদা বাবা ফকির মিসকিন, কার কাছে চাইবে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে দেব। আল্লাহ কি বলছে? তুমি বাবাকে চাও? সামনে রমাদান, ভালো করে খেয়াল করা দরকার, রিজিকের ধনভাণ্ডার রব্বুল আলমিনের কাছে হালাল কামাই করার চেষ্টা করি, আর আল্লাহকে বলি আল্লাহ, এবং আল্লাহ যা দে তাতে সন্তুষ্ট থাকি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কন্নাহু আল্লাহু বিমা আতা, ওই ব্যক্তি সফল হয়ে গেল যে ইসলাম কবুল করলো আর জীবন যাপন করার মতো রিজিক দেয়া হলো। তার মানে জীবন যাপন করার মতো মানে মানে কি, রিজিক পেয়েছে, আরেকজনের কাছে হাত পাতায়নি, আরেকজনের কাছে হাত পাতায়নি, এরকম রিজিক। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমার যা মনে হয় সবাই আলহামদুলিল্লাহ ভালোই কামাই করছে, ঠিক না? আজকে যদি কেউ আপনার সেন্টারে যদি খাবার না থাকে, একটা কথা বললাম, আপনার কাছে পয়সা আছে খাবার খাওয়ার মতো বাইরে হোটেলে খেতে পারবেন? এখানে যে হোটেল খুব উন্নত সে হোটেলে গিয়ে আপনি খরচ করে ইচ্ছে করলে খেতে পারেন, সবাই না মিথ্যা হয়ে গেছে কথাটা? আমার জানা মতে কেউ নেই এখানে গরিব, সবাই ধনী, বলো আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে 50 দিরহম আছে সে হচ্ছে ধনী। বরং বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি সকালবেলা জাগে এমন অবস্থায় যে সে ভালো অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে, সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায় আছে, আর তার কাছে একদিনের খাবার আছে, বুঝছেন, কুত ইয়ৌমি, কুত কাকে বলে জানেন? ওয়াইন্দাহু কুত ইয়ৌমি, কুত মানে এমন খাবার না খেলেই মারা যাবে, এটাকে বলা কুত, বুঝতে পারছ? না খেলে গিয়ে মরবো বা এরকম আর কি, না খেলে মুশকিল, এটাকে বলা কুত, কোন রকম বাঁচার মতো কুত, রিজেক হাদা কুত, একদিন খাবে। আপনার কাছে একদিনের খাবার না, কত মাসের খাবার, ব্যাংকেও টাকা আছে আর ঘরেও আছে, ফ্রিজও মজুদ, কুল্লুশাই মজুদ, নাই তো ফুরুজ মজুদ, সবই আছে। হ্যাঁ, আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিনের খাবার আছে তোমার কাছে, তুমি সুস্থ আছো, নিরাপদ অবস্থায় আছো, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাদাফিরহা, যেমন তাকে সারা দুনিয়ার নিয়ামত তার বাড়িতে গচ্ছিত রাখা হয়ে গেছে। আমরা কি শুকরিয়া আদায় করলাম আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন, হেদায়েত দান করুন। এজন্য দেখুন রব্বুল আলামিন দিচ্ছে, আপনি খাচ্ছেন, খেয়ে বলছেন আল্লাহ তোমার শুকর। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুল আল আকলা فيحمده عليها او يشرب الشربه فيحمده عليها, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খেলো আর বলে আলহামদুলিল্লাহ, যে বান্দা পানি খেলো আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বান্দার প্রতি খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সকালে কি খাওয়ালো, গত রাত্রে কি খাওয়ালো, পানি কি খেলাম, হয়তো কেউ বললো আমি সকালে নাস্তা করিনি, যদি বাই চান্স কেউ থাকে, আচ্ছা পানিও খাননি, যদি রোজা হয় হয়তো খেলেন না, নাইলে তো খাওয়ার কথা। আচ্ছা এই একটা বোতল পানি, যদি আল্লাহ আমাদের জন্য সহজ সাধ্য না করে দেন এই পানিটা, সুপেয় না করে দেন, তাহলে কোন সৃষ্টি আছে এই পানি আমাদেরকে দেবে? পানি দেওয়ার মতো যদি রব্বুল আলামিন প্রত্যেকদিন আমাদের থেকে চাইতো, বলতো যে একবার পানি যে তোমরা খাও, এই একবার পানির বিনিময়ে তোমাদেরকে এর বিনিময়ে দিতে হবে, তোমরা কি করতাম? কেউ দিতে পারত? আচ্ছা, যদি রব্বুল আলামিন চায় বাচ্চা আব্দুল্লাহ উপস্থিত সময় তার কাছ থেকে এক বোতল পানির পয়সা দিতে হবে, কত কত? এক দুনিয়া। কি দিতে হবে? এক দুনিয়া দিতে পারবে? হ্যাঁ, কিসের বড়াই? তাহলে দিল কে এগুলা? আপনি কাপড় পরিধান করছেন, কাপড় এই সুমাও, অথবা আপনার শার্ট, অথবা আপনার প্যান্ট, তো আপনার পাঞ্জাবি অথবা লুঙ্গি, যে যেটা পরে, কে দিল? আল্লাহ। খাবার খেলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ আরো খুশি, বলে দেহ আমার বন্দাকে আমি দিয়েছি, আবার আমার শুকরিয়া জ্ঞাপন করছে, বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর নজির দেখুন তো, আপনার বাচ্চা এক বছরের বাচ্চা সন্তান, কোন রকম ঘাঁধা, শুয়াইয়া শুয়াইয়া পা দিয়ে হাঁটে, ঠিক না? নিয়ে আসলেন বাইরে থেকে চকলেট, কষ্ট করে চকলেট নাই, হঠাৎ বাড়ির দরজার পাশে এসছেন, স্মরণ হচ্ছে আজকে তো চকলেট আনিনি, অথবা বাচ্চা এই জিনিসটা খায় আজকে আনিনি, সাহ পরবর্তীতে গাড়ি স্টার্ট দিয়ে আবার যাবেন কিনা আপনার? আচ্ছা, গাড়ি নাই, সাইকেল আছে, সাইকেল চালিয়ে যাবেন কিনা? আচ্ছা, সাইকেল নাই, হাঁটে, বলবেন এত দূর যেতে পারবো, ওখানে যাই, যাবেন কিনা? আচ্ছা, নিয়ে আসলেন, আপনি দিলেন বাচ্চাকে এত কষ্ট, কষ্ট করে নিয়ে আসলেন, এবারে যদি বাচ্চা না হয় বলে খেতে পারবো না, আপনার মনটা মনে কিরকম আঘাত লাগবে? ফি আঘাত হলাম না, ফি আঘাত, কষ্ট হয় কিনা? আচ্ছা, আবার যদি হ্যাঁ একটু দিলেন পরে বমি, ও আল্লাহ মুশকিলা, বমি হয়ে গেছে, মুশকিল, টেনশন কতটুকু? আচ্ছা, বাচ্চাকে আনলেন, এনে খাবার দিলেন, সে মাশা আল্লাহ পেয়ে খেলো, তারপরে মুশকিল হাসি দিল, ও বাবা এত খুশি, কষ্ট সবই আপনি করলেন, সাহ বাচ্চাটাকে আর আপনার, আমি আপনাদেরকে বলি, আপনি বলেন আপনার বাচ্চা, কিন্তু আসলে আপনার না, আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইশা ইয়াহাবু লিমান ইশা ইনাসান ওয়াহাবু লিমান ইশা আয-যুকুর সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বাচ্চাকে আর, কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার সন্তান হিসেবে, তুমি এত কদর নিয়ে এসেছো, খাবার খাইয়েছো, খেয়েছে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বাচ্চাটা খেয়েছে, সাহ খুশি লাগে। আচ্ছা দেখো, তুমি তোমার যে বাচ্চাকে পেয়েছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মহিলা, বন্দী মহিলাকে দেখলেন, সে দূরে দূর দিকে তার বাচ্চাকে পেয়েছে, কুলে নিয়ে তাকে দুধ খাওয়াচ্ছে, বন্দী মহিলা আর কি, তার ছোট শিশুকে পেয়ে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো এই যে মহিলা তার বাচ্চাকে পেয়ে এত আদর করছে, এতটুকু খুশি হলো, এই মহিলাটি তার বাচ্চাকে কি আগুনে নিক্ষেপ করতে পারবে বা নিক্ষেপ করবে? বলেন তো আপনারা, যদি সত্যিকারের মা হয় বাচ্চাকে আগুনে ফেলবে? সে চলে যাবে কিন্তু বাচ্চাকে আগুনে দেয় না, সুবহানাল্লাহ বিহামদিহি। এর নজির আমরা উপস্থিত সময় আমরা দেখতে পাচ্ছি, ওই সেদিন দেখলাম একজন, একটা সত্য হতে পারে, মহিলা আগুনে এসে জ্বলে গেছে কিন্তু তার বাচ্চাকে বাইরে রেখে, বাইরে রেখে মারা গেছে, সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন কিনা? এটা সব মা সমান না, সব মা তাসলিমা নাসরিন না, সব মা এরকম মুরতাদ্দা না, সব মা এই সব নারীত্বের দাবি, নারী অধিকারীর দাবিকারিণী যেসব মা কথিত নারী, নারী অধিকার চায় তারা, এদের মতো না। দেখুন মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মহিলাকে, সে তার বাচ্চাকে কুলে নিয়ে এরকম আদর করছে, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারবে বা করবে? সাহাবায়ে কেরাম বললেন, কো করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা তার সন্তানকে যেভাবে আদর করে এর থেকে আরো বেশি আদর করেন রব্বুল আলামিন তার বান্দাকে। তাহলে আমরা কই? হ্যাঁ আল্লাহ আমরা কই? সামনে রমজান মাস আসছে, কই আল্লাহকে খুশি করা উচিত কিনা? আচ্ছা আমি বলি, ছোট বাচ্চা এর উদাহরণ, আপনি হয়ে গেছেন বড়, মায়ের হক আপনি আদায় করবেন তাই না? আগে বুঝতেন না, হ্যাঁ সহ, কিন্তু আপনি বড় হয়েছেন তবু এখনো ওই ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে। সুবহান আল্লাহ, আল্লাহ দিতে চায়, আল্লাহ তোমাকে খাওয়ালো, তুমি বললে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। সুবহান আল্লাহ, তোমাকে কাপড় দিল, কাপড় পরালো, তুমি বললে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। দিলকে আল্লাহ, তাহলে নিলকে আল্লাহ, সবই আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে আমাদের সামনে যে সিয়াম রমাদান, এই রমাদানের কদর করা উচিত ইনশা আল্লাহ তাআলা। তাই আমরা সিয়ামটা নিয়ম মতো আদায় করব। খালি শয়তান দুকা দিবে না, আজকে ওরা মুশকিল হয়ে যায়, কষ্ট আছে কিনা? আর আপনি ইচ্ছা করলে বেশ অসুবিধা, দিনের ডিউটি রাত্রেও করতে পারেন সৌদিতে, আলহামদুলিল্লাহ, করা যায় কিনা? কেউ যদি মনে করে আমি অসুস্থ, কোম্পানি বলতে পারে আমি অসুস্থ, রোজা রাখতে আমার অসুবিধা, আপনি আমাকে রাত্রে ডিউটি দিয়ে দেন, তলব করতে পারেন। ডায়াবেটিস রুগী ডায়াবেটিস মুশকিলা, আল্লাহ হেফাজত করুন, আমিও তো রুগী আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে, আমি রাখবো ইনশাল্লাহ। আমি কি বলবো, আমার আম্মা পর্যন্ত এখনো রাখেন রোজা। হ্যাঁ ডায়াবেটিস প্রেসার এই যে হার্ট প্রবলেম আছে, তবুও তো রোজা রাখেন আলহামদুলিল্লাহ, সামনের মাসে রাখবেন ইনশাল্লাহ তারা, আমার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাকে তৌফিক দিবে। ইচ্ছে করলে আমরা সবাই রাখতে পারি, আর ইচ্ছে নাই হালকা একটু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? না, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, হে আল্লাহ তুমি জিবরিল আলাইহিস সালামের দোয়া কবুল করো। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে কথা হচ্ছে, রোজা না রেখে ক্ষমা লাভ করার চেষ্টা হলো? নামাজ না পড়ে রোজা অথবা সালাত আদায় না করে ক্ষমা লাভ করার চেষ্টা হলো? আচ্ছা আমার উপর যাকাত ফরজ, যাকাত আদায় করি না, তাহলে এই অবস্থায় ক্ষমা লাভ করার চেষ্টা হলো? আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে সামনে হজ করতে পারবো, হ্যাঁ হজ ফরজ হয়েছে, যাদের উপর হজ ফরজ সেন্টারের সাথে যাওয়া জরুরি না, আপনার উপর হজ ফরজ, আপনি যেভাবেই হোক হজ সম্পাদন করুন, তাড়াতাড়ি করে করুন, কারণ আপনি জানেন না কতদিন আপনার এই সামর্থ্য থাকবে, কতদিন আপনি সমর্থবান থাকবেন, কতদিন আপনি সুস্থ থাকবেন, পরবর্তীতে আক্ষেপ করবেন, হায় রে হায় আগে কেন করলাম না, ঠিক না? তাই সামনে রমজান মাস রমজানের কদর করি। আচ্ছা হাদিসের পরবর্তী দুই আরো দুইবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন। দ্বিতীয়বার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার যখন পা রাখলাম দ্বিতীয় সিঁড়িতে, জিবরিল আলাইহিস সালাম বললেন, যার সামনে আপনার নাম নেওয়া হল কিন্তু আপনার উপর সালাত পাঠ করল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, তখন আমি বললাম আমিন, হে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের দোয়া কবুল করো। এই জন্য আমরা যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে এই দর্শে দেখবেন সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? ওইটা আরেক মাসআলা, ওয়াজিব না সুন্নাহ, এর মধ্যে কথা আছে আলিমদের, কিন্তু আমি সেটা বলি না। আমরা বলি যখনই আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত, এটা তো নামাজের দরুদ পড়া সম্ভব না। তাই উলামায়ে কেরাম মুহাদ্দিসিন আযাম একদম শুরু দেখবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সহ আচ্ছা অমুক অমুক, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আরেকটা, আচ্ছা এই প্রসঙ্গে বলা যায় কেউ কেউ আছে হাদা শুধু সাল্লাল্লাহু আলা ওকেই তারা মনে হয় দরুদ, সা এটা কোন দরুদ না, দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় একসাথে মিলেমিশে কোন রওয়ায়াত প্রমাণিত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ আছে ওই আসল, তারা হয়তো কোরআন সুন্নাহ অনুসারী ভিতরে, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বহুরূপী, ওখানে গিয়ে এই বক্তব্য, ওখানে গিয়ে আরেক বক্তব্য, এরকম আছে কিনা? মানে সবার তালে তালে হক তো একটাই হয়, হক কি দোষটা হয়? তবে যদি কোন ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকমের হাদিস মজুদ, তাহলে সবকিছুর উপর আমল করা যায়, যেমন তার দলিল আছে। কিন্তু এটা জীবনে কখনো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একসাথে মিলে এরকম করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়েননি, কেউ দলিল দেখাতে পারবে না, বুঝতে পারছেন? অথবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ যে জিকির দেখাতে পারবে না। কিন্তু আপনি মানুষকে খুশি করার জন্য না করলে হয় না, সেও হিলে ওরাও হিলে, এখন খুশি যখন তালে তালে জিকির করে তো কোন গুমও আসে না, ঠিক না? কেন আসে না? যেহেতু এটা হচ্ছে বেদাতি তরিকায় জিকির, আর বেদাতকে শয়তান মানুষের সামনে সুসজ্জিত করে তোলে, সুন্দর করে তোলে। আচ্ছা আপনার ঘুম এসছে, কয়েস যদি এখানে এসে একটা হ্যাঁ মানুষ যারা গানবাদ্য যন্ত্র বাজায় তালে তাল আর আপনি ওদের পক্ষে, তাহলে কি অবস্থা হবে? ঘুম আসবে যারা ওখানে যায়। আর আমাদের এখানে তো এসে কেউ গানবাদ্য যন্ত্র বাজাতে পারবে না, হয়তো শেষ আমরা এলামি শেষ, ঠিক না? ও ঠিক বলো ইনশা আল্লাহ তাআলা এখানে এসে এটা করতে পারবে না, আল্লাহর ঘর মসজিদে করতে পারবে না, যথাসাধ্য চেষ্টা করবো। কিন্তু আমি একটা কথা বললাম, যারা ওইসব ওইসব গান থিয়েটারের যায় অংশগ্রহণ করে, ওখানে দেখবেন সারা রাত এমনি বসে থাকে, মাফি নোম নোম কই যায়? হ্যাঁ দা শয়তান বলে নোম চলে যাক, কারণ এটা হচ্ছে গুনায়ের আসর, ভালো করে এগুলা শুনো আর গুনায় হাবুডুবু খাও, এই জন্য আর ঘুম আসে না। আর এই মজলিসে বসলে হালকা একসময় শোয়, শয়তান বলে এখানে যদি ঘুমায় তাহলে মুশকিলা, না না যদি ঘুমায় না তাহলে মুশকিলা, বেশি করে হাদিস জানবে, যখন বেশি করে হাদিস জানবে তখন আমল করবে, তখন তো আমার মুশকিল, খালি এ নাম হুয়া, বুঝতে পারছেন? তারা এখানে এসে ঘুমাবেন না, জিকিরের মজলিস, এটা হচ্ছে ইলমি মজলিস, জিকিরের মজলিস, এখানে ঘুমাবার কথা নয়, তবুও ঘুম আসতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবারত অবস্থায় যদি কারো ঘুম আসে তাহলে সে কি করবে? জায়গা পরিবর্তন করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা এবারে তৃতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক যে তার মা বাপকে পেল, দুজনকে পেল কিংবা একজনকে পেল, আর এদের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। আচ্ছা কি বলেন, সামনে রমজান মাস, মা বাবাকে খুশি করার মাস কিনা না কষ্ট দেওয়ার মাস? কষ্ট দেওয়ার মাস, কেউ যদি এখানে থাকো তাহলে তওবা করো, কথা বুঝছেন? মা বাবার হক বেশি, আল্লাহর হকের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যার হক তারা কারা বলেন? মা আর বাপ। মায়ের হক বেশি কিন্তু বাপ থেকে, ঠিক না ভাই? জানা আছে তো আপনাদের? ওরা বলে হাদা কথিত নারী অধিকারের লোকজন, মহিলাদের হক নাই, ইসলামের ভিতরে অনুপ্রবেশ করে দেখো মহিলাদের কতটুকু হক আছে, সুবহানাল্লাহ। মহিলাদেরকে নিয়মতান্ত্রিক পর্দার ভিতরে রাখো, মাকে খুশি করতে পারলে তুমি জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের কথা বলেছেন বেশি, ঠিক না? মায়ের কথা কয়বার? তিনবার, বাপের কথা একবার, মার হক বেশি কিনা? আচ্ছা ছেলেদের আদর করে সাধারণত মানুষ, মেয়েদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি কারো তিন মেয়ে হয় আর নিয়মতান্ত্রিক এদের লালন পালন করে দিন শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, পরবর্তীতে বিয়ে শাদী দেয় নিয়মতান্ত্রিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কোন ফর্মে এসছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। এক সাহাবী রাবি বললেন, যদি কারো দুই মেয়ে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন দুই মেয়ে হলো, পরবর্তীতে বললেন বললেন ওই সাহাবী পরবর্তীতে বলেননি এক মেয়ের কথা, তো তিনি বলেন যদি আমি বলতাম এক মেয়ের কথা তাহলে আমার আশা আল্লাহ রাসূল এক মেয়ের কথাও বলতেন, সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো মেয়েদের কতটুকু হক, মহিলাদের হক বেশি কিনা? না, তুমি বাইরে থেকেই এরকম কত মুর্তদ্দা রয়েছে, আমি শুনেছি এইসব মুর্তদের অবস্থা পরবর্তীতে খারাপ হয়, এটা নাকি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, আপনারা শুনেছেন নাকি ক্যান্সার রোগে কত রোগে যে আক্রান্ত হবে, তার বক্তব্য শুনলে আপনি কি বুঝবেন? আল্লাহ কাফিরদেরকে অবকাশ দেব, ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কাফির মুরতাদদেরকে আল্লাহ পাক অবকাশ দেয়, ঢিল দেয়, কাজ করুক, যখন আল্লাহ ধরবে তখন আর ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও কঠোর। যাই হোক আমার ভাই, এই হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম রমজান মাসকে সামনে রেখে, হাদিসটি সহিহ। এমনি ভাবে মশহুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়াম যে পালন করলো তার পিছনে সমস্ত গুনাহ মাফ, সুবহানাল্লাহ। রমজান মাসের কিয়াম যে করলো তার পিছনে সমস্ত গুনাহ মাফ, লাইলাতুল কদর যে করলো সে এর কিয়াম যে করলো তার পিছনে সমস্ত গুনাহ মাফ। তাহলে সামনে যে মাস সিয়াম আদায় করব, কিয়াম আদায় করব, সালাত হারাম কামাই যেন না করি, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, আল্লাহ সবাইকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দাও, তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও। তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية. اللهم احفظنا بالإسلام قائمين، واحفظنا بالإسلام قاعدين، واحفظنا بالإسلام راقدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم إنا نسألك من كل خير خزائنه بيدك، ونعوذ بك من كل شر خزائنه بيدك. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المسلمين المجاهدين في كل مكان، اللهم انصرهم على عدوهم يا قوي يا عزيز. اللهم انصر المسلمين المظلومين، اللهم أيدهم بتأييدك، اللهم انصرهم واغفر لهم وارحمهم، اللهم ارحم المسلمين، اللهم ارحمهم واغفر لهم يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.